রে বজ্রে তোমার বাজে ভাসে বাজে সে কি সহজে গান বজ্রে বজ্রে তোমার বাজে ভাসে বাজে সেই সুরেতে জাগবো আমি দাও মোরে সেই গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে যে অন্তহীন প্রাণ সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে আনন্দে চিত্ত বিনার তারে সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে সে ঝড় যেন সুই আনন্দে চিত্ত বিনার তারে সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝংকারে আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লগ্নমূরে আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লগ্নমূরে অশান্তির অন্তরে শান্তি সুমহান সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে